বাড়ি বহরমপুর, ডিবিআ আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমি এখানকার স্থানীয় বাসিন্দা, বাপদাদা ভিটা। আমরা চার ভাই তিন বোন, ভাইদের মধ্যে আমি দ্বিতীয়, আর ভাই বোনদের মধ্যে আমি 6 নম্বর। এই হলো আমার পরিচয়। আমি আমার আব্বা মারা গেছেন, উনি 2000 সালে। উনি ব্যবসা করছেন, নিউরাজ ফুড ইন্ডাস্ট্রিজ তিনি মালিক ছিলেন। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায় ছিল? ব্যবসা প্রতিষ্ঠানটা বহরমপুর মোড়ে, সিমাই ফ্যাক্টরি নামে পরিচিত এখনো, বহরমপুর সিমাই ফ্যাক্টরি বলে সবাই চিনে। সেমাই ফ্যাক্টরি হচ্ছে, ওটা আপনাদের ছিল? জি, ওটা আমাদের ছিল। আচ্ছা, আমি বহু বছর মানে বহরমপুরে যতদিন থেকে যাতায়াত করি তখন থেকেই সেমাই ফ্যাক্টরির গলি, জি, এই নামে আমি কিন্তু শুনি আর কি। যে কোথায় যাবি? তো সেমাই ফ্যাক্টরির গলি যাবেন? বা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, তাহলে ওটাই আপনাদের ফ্যাক্টরি ছিল? ওটা আমাদের ফ্যাক্টরি ছিল। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, চাচি বেঁচে আছেন? না, উনি মারা গেছেন 2010 সালে। আপনার নানার বাসা কোথায়? আর নানা বাসা চণ্ডীপুর, রাজশাহী চণ্ডীপুর এবং রাজশাহী কোর্ট, দুই জায়গাতে নানা বাসা, নানি বাসা। ও, তার মানে নানার বাসা আর দাদার বাসা দুইটা রাজশাহীতেই। রাজশাহীতে নানারা কি বেঁচে আছেন? না, নানা নানি দুটোই মারা গেছেন, মামারা আছেন। আচ্ছা, আপনাদের ভাই বোনরা কি করেন? ভাই বোনরা, তিন বোনই বিবাহিত, আর চার ভাই, এক ভাই অচল, আর দু ভাই টুকটাক ব্যবসা করে, আর আমি মাসমিরা কেবল নেটওয়ার্ক সার্ভিসে কন্টেন্ট অপারেটর হিসেবে আছি। আচ্ছা, আপনার লেখাপড়া কি রাজশাহীতে? কোন হ্যাঁ, স্কুলে আমি প্রথমে ভর্তি? রাজশাহীতে লেখাপড়া করেছি, রাজশাহী ডিবি আনোয়ারা প্রাথমিক বিদ্যালয় যখন ছিল তখন থেকে ওখানে, তারপরে হাই স্কুল রাজশাহী কোর্ট একাডেমি, সেখান থেকে রাজশাহী কোর্ট কলেজে আমার মামা ভর্তি করে দিয়েছিল, ওখান থেকে বিএ পাস করেছি হলো প্রেমতলী ডিগ্রি কলেজ থেকে। আচ্ছা, স্কুল জীবনের প্রথম যেদিন ভর্তি হলেন সেই কি ঘটনা মনে আছে, স্মৃতি মনে আছে? হ্যাঁ, স্মৃতি মনে আছে বলতে গেলে, আমার প্রাইমারিতে নাই, হাই স্কুলে যখন ভর্তি হই ক্লাস 6-এ, তখন সেখানে গিয়ে মামা ভর্তি করে দেয় রাজশাহী কোর্ট একাডেমিতে। সেখানে নামটা, মানে আমার নামে এই জায়গাতে আমার বড় ভাইয়ের নামটা মামা ভুল করে পড়েছিল, এটা নিয়ে আমি কথা বলতে গেলে আমাকে চাপিয়ে দেব, এবং শেষ মুহূর্তে যখন চলে আসবো তখন আমি বললাম যে মামার নাম, নামটা ভুল হলো, নামটা ঠিক করতে হবে, তখন গেছি যে নামটা ঠিক করে। মানে স্কুল, এই কলেজে ভর্তি হওয়ার না, সময়তে? হাই স্কুলে, হাই স্কুলে ভর্তি হওয়ার সময়তে? তারপরে হেডমাস্টারের কাছে যে দরখাস্ত দিয়ে ঠিক করলেন? না তখন তো ফর্মটা কবে পূরণ হয়েছিল, ফর্মটা নষ্ট হলো, আবার নতুনভাবে ফর্মটা পূরণ করতে হলো। ও আচ্ছা, প্রথম দিনের কাহিনী প্রথম এটা। দিনের কাহিনি আচ্ছা, তখন কি ভর্তি পরীক্ষার মাধ্যমে হয়েছিল? না, তখন ভর্তি পরীক্ষা ছিল না, সরাসরি 5 পাস করার পর ওখানে গিয়ে সরাসরি ভর্তি। আচ্ছা, স্কুলে খেলাধুলা করতেন না? হ্যাঁ, খেলাধুলা আমি আগে থেকেই করি, কিন্তু আমি মোটার জন্য দৌড়াতে একটু কম পাই, সেই জন্য আমি একটু দুর্বল হয়েছিলাম, সেই জন্য খেলাধুলা করতাম কিন্তু কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারতাম না, আচ্ছা, এমনি এলাকাতে খেলাধুলাতে অংশগ্রহণ করতাম। হ্যাঁ, এলাকাতে কি কি খেলা এখানে খেলা করতেন? ফুটবল খেলতাম, ফুটবলে পা গোল হিসেবে গোলকিপারে থাকতাম, আর ক্রিকেট, টেনিস বলে, আর ফুটবলে গোটা রাজশাহী চষে বেড়াতাম, পা গোলি ক্রিকেট ফুটবল টুর্নামেন্টে, পাঠানপাড়া, সিপাইপাড়া, হ্যাঁ, টিকাপাড়া, টিকাপাড়া, টিকাপাড়া, টিকাপাড়ায় কিন্তু, ঈদগাহ মাঠে, হ্যাঁ, ওখানে, এখনো কিন্তু পাগলের টুর্নামেন্ট প্রত্যেক বছর শীতের সময় তো হয়। হ্যাঁ, ওখানে হয়, ওখানে আপনি খেলেছেন? হ্যাঁ, আমি খেলেছিলাম যে গোস্থানের উত্তর দিকে, কিন্তু গোস্থানের মাঠে যেটা আছে ওখানে খেলিনি, উত্তর দিকে যে শিয়াব ভাইরা ছেলেছিল হ্যাঁ, ওখানে, শিয়া ভাই মানে হচ্ছে মাস্টার মাস্টার সাহেব। ছিল শিয়াব ভাই। আর হচ্ছে টিকাপাড়া আর ঈদগাহ মাঠে যেটা হয়, যেখানে, ঈদগাহ মাঠে ওখানে খেলে, তবে সাগরপাড়াতে খেলেছি, আচ্ছা, আর এদিকে কোট অঞ্চলে মহিপাথান মাঠ, মহিপাথান হ্যাঁ প্রস্থান মাঠ, ঈদগাহ মাঠটা, হ্যাঁ হ্যাঁ, মাঠে কোট একাডেমি মাঠে, লুনপুর মাঠে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে চষে বেড়াতেন, তার মানে রাজশাহীতে এমন কোন এলাকার মাঠ নাই যে আপনি ফুটবল খেলেননি, না। হ্যাঁ, মোটামুটি এরকম দাঁড়াচ্ছে। ফুটবল বলেন, আর কলেজ জীবনে যখন উঠলাম তখন ক্যারাম বোর্ড খেলা যেতাম, কলেজ কলেজ রাজশাহী কলেজ, ডিগ্রি কলেজ, সিটি কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারাম বোর্ডের খুব তখন প্রচলন ছিল, প্রত্যেকটা আর এলাকায় নেশাও ছিল প্রচুর প্রচুর নেশা খেলার। ছিল তখন। এলাকায় এলাকায় একটা করে ক্লাব থাকতো, ক্লাব থাকতো, ক্লাব থাকতো এবং ওই ক্লাবের আন্ডারে বিভিন্ন ধরনের খেলাধুলার যে উপকরণ থাকতো, ক্রিকেট, ফুটবল, ক্যারাম বোর্ড, আবার কিছু ব্যক্তিগত তো মানে খেলাধুলার প্রতি নেশার কিন্তু আগেকার সময় অনেক অন্যরকম টাইম, না ফিলিংসটা অন্যরকম ছিল, তাই না? আগে তো এরকম নেশা ভান কোনো কিছু ছিল না, হুম হুম হুম হিরোইন, গাঁজা, ট্যাবলেট এগুলো কিছু ছিল না, সব স্কুল জীবন লেখাপড়া, লেখাপড়া শেষে অবসর সময় একটু খেলাধুলা নিয়ে ব্যস্ত, তো দাবা খেলতো, কেউ ক্যারাম বোর্ড খেলতো, এগুলো হুম নিয়ে। হুম আর এক সময় ক্রিকেট নিয়ে সব মাঠে পড়ে থাকে, বল না হলে একটা ছোট বল দেয় 3 নম্বর, ফুটবল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করতো। দৌড়াদৌড়ি করতো, ঠিক বলেছেন। তো আমাদের এলাকাতে আমাদের বাড়িটা একটা মিনি ক্লাব ছিল, আমাদের বাড়ির তো কাজরা, কেডি ক্লাব, ওই এলাকায় ক্লাব কেডি ক্লাব, কিন্তু তখন থেকে কেডি ক্লাব সম্পর্কে আসলে এলাকার লোকজন, আমরা যারা পড়াশোনা করতাম তাদের একটা ভালো ধারণা ছিল না যে ওখানে গেলে ওই যারা একটু বখাটে টাইপের ছিলেন তারাই বেশি আড্ডা দিত। তো আমাদের বাড়িতেই মনে করেন যে সব ধরনের খেলাধুলোর উপকরণ থাকতো, ক্রিকেট, ব্যাডমিন্টন কোথায় থাকবে, ক্রিকেটের ব্যাট বল কোথায় থাকবে আমার বাড়িতে, ব্যাডমিন্টনের নেট টেট কোথায় থাকবে আমার বাড়িতে, ফুটবল বল কোথায় থাকবে, খেলা শেষে থাকে না কোথাও যেয়ে রাখা লাগবে আমার বাড়িতে, হচ্ছে আড্ডা খেলা ছিল। তো ক্যারাম মোটামুটি ছোটবেলায় ভালোই খেলতাম, আমাদেরকে হায়ার করে নিয়ে যেত, বুঝতে পেরেছেন? এলাকাতে যদি বড় ভাইরা দেখতো যে আমরা তো ছোট ছিলাম, বুদ্ধি হয়ে ক্লাস 7-8-এ পড়ে হতো, তখন আমাদেরকে এলাকার বড় ভাইরা ডাকতো, এই বাবু এদিকে আসো, আমার এলাকায় বাবু বলে ডাকে, দিয়ে এক সাইডে পার্টনার করে নিতে হবে, তখন ডিরেকশন যেখানে বলবে সেখানে মারলে, মনে করেন যে হয় রিলে গেম নাহলে বোর্ড গেম নাহলে গেম দিবে আর কি। যা হোক, তো কেন এখন আস্তে আস্তে আমি ভুলেই গেছি, ক্যারাম, ক্যারাম খেলাটাও এখন নষ্ট হয়ে গেছে, এখন হ্যাঁ বড় বোর্ড করেছে, ব্যবসা আরম্ভ হয়েছে ক্যারাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগে তো হচ্ছে, বড় বোর্ড করেছে, বোর্ডিং দিয়ে দিয়েছে, বা পাউডার দিয়ে, আটা দিয়ে দিয়েছে, ময়দা দিয়েছে, মাইলে পকেটে ঘুটে, আর কাঠের ঘুটে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কাঠের, আমাদের কাঠের ঘুটি হ্যাঁ, ছিল, এখনো খুঁজলে এই যে হয়তো পাওয়া যায়। মাস মিডিয়া যখন প্রথম হয় হ্যাঁ তখন তো ছোট্ট একটা ঘর, আর ভিডিও গেম, তার আগে ভিডিও গেমের ক্লাব হুম একটু সামনে ছিল, হ্যাঁ মানে এই রাস্তার শেষে, মানে বিল্ডিং এর মার্কেটের শেষে, ওখানে ক্যারাম বোর্ড খেলা, একটা ক্যারাম বোর্ড কিনেছিলাম, ওই ক্যারাম বোর্ড ওখানে খেলতাম, টুর্নামেন্টও করলাম একটা, মানে ভালোই বোর্ড যেমন, কিন্তু খেলাটা নষ্ট হয়ে গেছে, এই প্লাস্টিক ঘুটে উঠে আর ব্যবসা চলে আসে, গেম হলে 10 টাকা 15 টাকা পাচ্ছে, তো যত তাড়াতাড়ি গেম হবে তত তার লাভ, বিট কাঠে পকেটের সামনে বড়ি দিয়ে দিই, ময়দা দিয়ে দিছে, মারলি ঘটি পকেটে। তো খেলাধুলা করতে যে এরকম করে ঘটনা না যে আপনার হচ্ছে দেখা যাচ্ছে কোনো অঘটন ঘটেছে বা এরকম কিছু? অঘটন ঘটেনি, তবে হাস্যকর একটা ঘটনা আছে, রাজশাহী কলেজে ক্রিকেট খেলতে যে রাজার হাতা ইতি, তখন আমরা সব বন্ধু বন্ধু এখানে ছিলাম, সব কলেজে পড়তো, ওটা আমার বন্ধুরা বন্ধু ডাবলু, ফেদের সঙ্গে ডাবলু বন্ধু, ওই আউট হয়ে গেছে, কিন্তু ওর একটা যে বলটা একটা মারবে, একটা যে একটা চাহিদা, ওর চাহিদা পূরণ হয়নি, ওই খেপে গেছে, রাগে এগোরি হয়েছে যে আউট হবে না, আচ্ছা আউট হয়ে গেছে কিন্তু আউট হবে না, আউট আউটে আউট দিয়ে দিছে কিন্তু আউট হবে না, রাগে নেব, মানে এমন একটা সিচুয়েশন, ওটা থেকে মানে প্রচণ্ড হাসি লেগেছিল, যে ওকে আবার বললাম ফিরে আসে দাঁড়াবো। মানে সে আউট হওয়ার পরেও হ্যাঁ, মানে ব্যাট ব্যাট ছাড়বে না, ব্যাট ছাড়বে না, মানে আউট হয়েছে, আউট ওই মানতেছে না, মানবে না, হ্যাঁ মানবে না, হ্যাঁ আচ্ছা, তার দুই দুই বড় বড় আবার আউট, বোল্ড আউট, মাথা নিচু করে সেভে চলে আসলো। আচ্ছা, তারপরে আপনার বাড়িতে হচ্ছে বাবা বিয়ে শাদি করেছেন? হ্যাঁ, বিয়ে শাদি করেছি, কয় ছেলে মেয়ে? আমার একটা ছেলে এবার HSC পরীক্ষা দিচ্ছে, এই 13 তারিখে পরীক্ষা হলে শেষ হবে। আচ্ছা, কোথায় থেকে, কোন স্কুল থেকে, কলেজ থেকে? শহীদ কামরুজ্জামান সরকারি বিদ্যা মহাবিদ্যালয় থেকে, আচ্ছা এই উপসহ, উপসহর নিউমার্কেটে পাশে। আচ্ছা বাড়িতে হচ্ছে বাজার হাট এগুলো কি আপনি করেন? হ্যাঁ, বাজারঘাট এখন সব চার ভাই সেপারেট হয়ে গেছে, নিজ নিজ বাজারঘাট নিজ নিজ করতে হয়। কোথায় থেকে বাজার হাট করেন আপনি? আমি সম্ভবত সাহেব বাজার থেকে মশলা বাজারটা করি, আর কাঁচামালের ব্যবসা যেটা যেটা দরকার, পেঁয়াজ আদা রসুন মাছ পোস্ত, তাহলে আমি লক্ষ্মীপুর বাজার থেকে করি। আচ্ছা আচ্ছা, তারপরে বাজারহাট কোথা থেকে করতেন? লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুর সাহেব বাজার থেকে লক্ষ্মীপুর থেকে দিল্লি থেকে। আচ্ছা আপনি কি খেতে পছন্দ করেন? রাজশাহীতে তো অনেক কিছু লোকাল খাবার আছে, বা পছন্দের খাবার কি? পছন্দের খাবার ঝাল জাতীয় খাবার, যেমন চটপটি, লুডুস এবং চমচম মিষ্টির মধ্যে জিরা রসগোল্লা বলে, রসকদম সেটা, আর কাটারি ভোগ মিষ্টির মধ্যে, আর ঝালের মধ্যে চটপটি আর লুডুস। আচ্ছা রাজশাহীতে এখন তো অনেক মিষ্টির দোকান, হুম, দু একটা দোকানের নাম বলেন যেখান থেকে আপনি কিনে খান মিষ্টি। যেমন নবরূপ থেকে কিনে খাই মিষ্টান্ন ভাণ্ডার, তারপরে বনফুল, এখন তো বেলি ফুল হয়ে গেছে, এই নতুন নতুন করে একটা কিন্তু ইয়ে করেছে নবরূপের পাশে হ্যাঁ নবরূপ রস রসমেলা একটা রসমেলা। ইয়ে করেছে, আর একটা আছে নাটোরের কোম্পানি রাজশাহী আপনার হাতের নবরূপের যেটা সামনে সামনে যেটা গুড়পট্টি গুড়পট্টি মৌচাক, এই পাশে মৌচাক ওদের আইটেমগুলো একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ মানে সব ধরনের মিষ্টি আছে, কিন্তু কিছু আইটেম আছে যেগুলো অন্যান্য দোকানে আপনি পাবেন না, আবার হচ্ছে সে অনুযায়ী দামও প্রচুর, মানে ওখানে যায়নি, যেটা মানে অ্যাপেক্সের পাশে করলে ওটা, অ্যাপেক্সের পাশে না, অ্যাপেক্সে ঘুরপট্টিতে আপনার হচ্ছে ঘুরপট্টি যে অ্যাপেক্স না, হ্যাঁ ওই অ্যাপেক্সটা পার হয়ে সামনে বাজারের দিকে যেটা ওভার ব্রিজের দিকে যাচ্ছেন ওটা মাঝামাঝি পড়ে আর কি, খেয়াল করেন মৌচাক নাম। আছে মানে মোর্চা। আচ্ছা আপনার এলাকাতে বন্ধুবান্ধবের সাথে আড্ডা আড্ডা দেন না? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে আড্ডা মানে কি, আমার তো অবসর সময় পেলে ওই তো আড্ডা, কোথায় আড্ডা দেন? আমি আড্ডা দিতাম আমার এলাকাতে প্রাইমারি স্কুল দিবি আমরা, ওখানেই আড্ডা দিতাম 10টা 11টা পর্যন্ত, ওখানে আড্ডা দিতাম ছোটো ভাই বড় সব মিলে। আচ্ছা আপনার হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো, কোনো অসুখ বিসুখ এরকম কিছু? হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য ভালো ছিল সব কিছু, অসুখ বিসুখ বলতে একটা গ্যাস গ্যাসটা এই হতো, কিন্তু হঠাৎ করে আমার ব্রেন স্ট্রোক করে ফেলে আজ থেকে 2 বছর আগে। আচ্ছা ওই ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত শারীরিকভাবে অসুস্থ হয়ে আছি, দুর্গা কোনো সম্পূর্ণ সুস্থ না। আচ্ছা ব্রেন স্ট্রোকটা করেছিল কি আপনার হচ্ছে কাজের চাপে বা? না, কাজের চাপে না, আমার ওইটা ঘুমের অবস্থায় ঘুমিয়েছিলাম আচ্ছা, 25শে অক্টোবর তারপর রাত্রে। ট্রিটমেন্ট করলেন কোথায়? ট্রিটমেন্ট করলাম রাজশাহীতেই অচিন্ত কুমার মল্লিকের কাছে, ভালো ট্রিটমেন্ট করলেন, হয়তো ওনার আল্লাহর রহমতে আর ওনার ট্রিটমেন্টে মাস দুয়েকের মধ্যে আমি সুস্থ হয়ে সব গেলেন। কিছু আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা এখনো কি চিকিৎসা চলমান না? হ্যাঁ, এখনও চিকিৎসা চলানো, এখন তো পরিপূর্ণ সুস্থ না, কারণ জোরে হাঁটলে আমার সমস্যা হয়, কথাবার্তারা মাঝে মধ্যে এড়িয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে যে করোনা গেল সেই সময়তে কিভাবে সময় কাটাতেন, বা করোনা মানে ভয় ভীতি কেমন ছিল, ভয় ভীতি অবস্থা কেমন ছিল পারিবারিক অবস্থা, অবস্থা? পারিবারিক থেকে সবকে সাবধান করে রাখতাম, আর সবসময় স্যানিটাইজার ব্যবহার করতাম, আর বাইরে আমি তেমন ভয় ছিলাম না, খালি একটু নিয়ম কানুন মেনে চলতাম, মাস্ক পরিধান করতাম সবসময় বাইরে গেলে। এটাই রাজশাহীতে এটার ইয়ে কেমন ছিল, প্রভাব কেমন ছিল? রাজশাহীতে প্রভাব তেমন পড়েনি করোনার, আচ্ছা, আপনার আশেপাশের লোকজন কি জানা পরিচিত কেউ করোনা আক্রান্ত হয়েছিল? হ্যাঁ হয়েছিল, ইনশাল্লাহ ট্রিটমেন্ট হয়েছে, সুস্থ হয়ে গেছে এখন। আপনি তো খেলাধুলা করতেন, নিজে ফুটবল খেলাধুলা পছন্দ করেন, এখন তো বিশ্বকাপ খেলা চলছে, খেলা দেখেন? হ্যাঁ প্রত্যেকটা খেলাই দেখি, ওয়ার্ল্ড কাপে খেলা কি ফুটবল বলেন ক্রিকেট বলেন সব কটাই দেখি, কেমন লাগছে খেলা দেখতে? খেলা দেখতে ভালো লাগছে। আচ্ছা, আপনার যে দলকে সাপোর্ট করেন সে কি ফাইনালে সেমিফাইনালে না উঠবে? না আমার, আমি যে দলকে সাপোর্ট করি সে দল এবার বিশ্বকাপে আসতে পারেনি, গতবার আসতে পারেনি, ইতালি, ইতালিকে সাপোর্ট করি আমি। তবে খেলা খুব ভালো লাগলো, মরক্কো খেললো ভালো, তারপর ফ্রান্সে খেলাটা, আসলে ফ্রান্স খুব ভালো খেলছে এবার, গতবারও ভালো খেলে কাপ নিয়েছে, আমার তো মনে হচ্ছে এবারও কাপ নেওয়ার আশাবাদী তারা। ফ্রান্সে কাপ নিতে পারে। আচ্ছা, রাজশাহীতে প্রসিদ্ধ জায়গা মানে ঘোরার মতো জায়গা কোন কোন জায়গা আছে? ঘোরার মতো জায়গা আমাদের যে সময় আমরা আড্ডা মারতাম সেই সময় একটা জায়গা ছিল প্রসিদ্ধ জায়গা, খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা, টিবাগ, চিড়িয়াখানার দক্ষিণ সাইডে। এখন তো আধুনিক যুগে অনেক পরিবর্তন হওয়াতে অনেক জায়গা হয়ে গেছে, যেমন পদ্মাধার সম্পূর্ণটাই বিনোদনমূলক এখন স্পট। তারপর সুয়েজিয়া পার্ক, আচ্ছা, বর্তমানে দ্রব্যমূল্যের যে বাজার, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? আমার সব অসহ্য লাগছে, এত দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের কয় সীমার বাইরে চলে গেছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে? প্রতিটা জিনিসেরই দাম বাড়ছে, এমন কোন জিনিস নাই যে দাম কম, কাঁচামালের দাম তো আরো বেশি, এখন পেঁয়াজ পেঁয়াজ, উঠেছে তাও দাম, নতুন পেঁয়াজ 35 টাকা কেজি, দাম কম নয়। এখন আলু, নতুন আলু যেটা উঠেছে সেটা 60 টাকা 80 টাকা কেজি, দেশিটা এখন শীতের মৌসুম হিসাবে মৌসুমি যে শাকসবজি, শীতের যে শাকসবজি সেগুলোর কি অবস্থা? কিনছেন সেগুলো বেশি? একটু দাম একটু একটু কিছুদিন আগে বেশি ছিল, একটু একটু এখন কমছে, যেমন কপির দাম কমেছে, শাক, লাল শাক, সবুজ শাক, এগুলো দাম একটু কমেছে, তাছাড়া জিনিসপত্র হাতের নাগালে বাইরে সব, মানে আমাদের মতো সাধারণ মানুষের চলায় দুর্বল হয়ে যাচ্ছে, জীবন নির্বাহ করা দুর্বিষহ হয়েছে, মানে ইনকাম তো বাড়েনি, না ইনকাম, জিনিসপত্রের দাম জিনিস দাম যেভাবে বাড়ছে, বাড়ছে সেভাবে তো ইনকাম বাড়ছে না। তাছাড়া সরকারি যেমন পানির বিল হঠাৎ করে 3 গুণ বেড়ে গেল, অস্বাভাবিক, হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল বাড়তে আছে, হ্যাঁ, গ্যাস বিলও তো বাড়ছে। গ্যাস, গ্যাস, গ্যাসের দামও বাড়তে, আচ্ছা ভাই, আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্য নেওয়ার জন্য, আমার বাড়ির সব তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ।